কি যে মধুর লাগে কোরআনের সুর, কি যে মধুর লাগে কোরআনের সুর, যে সুরে পাগল হয় মুমিনের প্রাণ, যে সুরে পাগল হয় মুমিনের প্রাণ, সিজদায় নত হয় মহান প্রভুর, মহান প্রভুর, কি যে মধুর লাগে কোরআনের সুর, কি যে মধুর লাগে কোরআনের সুর, পৃথিবীর যত সুর আছে যত গান, আল কোরআনের কাছে সবই নিষ্প্রাণ, পৃথিবীর যত সুর আছে যত গান, আল কোরআনের কাছে সবই নিষ্প্রাণ, কোরআনের সুরে যারা হয়ে যাবে মাতোয়ারা, তারাই তো পাবে জানি জান্নাতি নূর, সিজদায় নত হয় মহান প্রভুর, মহান প্রভুর, কি যে মধুর লাগে কোরআনের সুর, কি যে মধুর লাগে কোরআনের সুর, জীবনের যত ভয় আছে যত ঘোর, কোরআনের সুরে সুরে হয়ে যায় দূর, জীবনের যত ভয় আছে যত ঘোর, কোরআনের সুরে সুরে হয়ে যায় দূর, কোরআনের রঙে যারা গড়ে জীবন ধারা, তারা পায় সন্ধান হেরার আলো, সিজদায় নত হয় মহান প্রভুর, মহান প্রভুর, কি যে মধুর লাগে কোরআনের সুর, যে সুরে পাগল হয় মুমিনের প্রাণ, সিজদায় নত হয় মহান প্রভুর, মহান প্রভুর, কি যে মধুর লাগে কোরআনের সুর, কি যে মধুর লাগে কোরআনের সুর।